إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই সুন্দর এবং আমাদের জন্য উপকারী একটি কিতাব নির্বাচন করেছি আল ইস্তেদাদু লিয়াউমিল মাআদ অর্থাৎ এক কথায় যেটাকে বলা যেতে পারে পরকালের পাথেহ পরকালের জন্য আগ্রহ প্রস্তুতি তো পরকালের পাথেহ এই কিতাবটি এই কিতাবের মূল লেখক হচ্ছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে তিনি এই কিতাবটিকে রচনা করেছেন এখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন অতঃপর আমাদের সালাফুস সালেহ থেকে সালফে সালেহিনগণ থেকে অত্যন্ত সুন্দরভাবে তিনি বিভিন্ন উপদেশ বা পরকালের পাথেয় সংক্রান্ত যাতে পরকালের জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিতে পারি পরকালকে অগ্রাধিকার দিতে পারি কিভাবে প্রস্তুতি নিব কি কি বিষয়ে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন এই দুনিয়ার হাকিকত কি এই বিষয়গুলা এখানে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইন বিশেষ করে খুলাফায়ে রাশিদিন এবং আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনগণ থেকে উপদেশ বাণী নিয়ে এসেছেন তারা এই জিনিসগুলাকে সাহাবায়ে আজমাইন খুলাফায়ে রাশিদিন আমাদের পূর্ববর্তী যারা সালফে সালেহিনগণ তারা কিভাবে পরকালের জন্য প্রস্তুতি নিতেন বা তাদের উপদেশ কি আমাদের প্রতি কোরআন এবং সুন্নাহর আলোকে তারা কি বুঝতেন এ ব্যাপারে আমাদের প্রতি তাদের উপদেশ কি তো এই বিষয়গুলো এখানে কভার করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি এসেছে এখানে যে দুই বাক্যের উপদেশ বাণী দুই বাক্যের উপদেশ বাণী তারপরে নিয়ে এসেছেন তিন বাক্যের উপদেশ বাণী চার বাক্যের উপদেশ বাণী এভাবে দশ বাক্যের উপদেশ বাণী পর্যন্ত খুবই সুন্দর একটি সংকলন প্রথমে আমরা দুই বাক্যের উপদেশ বাণী এই শিরোনামে এই অধ্যায়ে দেখব ইনশাআল্লাহ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস নিয়ে এসেছেন যার অর্থ হচ্ছে এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি গুণ থেকে উত্তম কিছুই নাই আল্লাহর প্রতি ঈমান আনা এবং মুসলমানদেরকে উপকার করা আল্লাহর প্রতি ঈমান আনা মুসলমানদেরকে উপকার করা এই দুইটার চাইতে উত্তম কোনো বিষয় উত্তম কোনো গুণ আর কিছুই নাই অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অর্থ দ্বারা যে পক্ষান্তরে দুইটি দোষ যার থেকে খারাপ কিছুই নেই আল্লাহর সাথে শরীক স্থাপন করা এবং মুসলমানদের ক্ষতি করা তাহলে দুইটা উত্তম গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং মুসলমানদের উপকার করা দুইটা খারাপ সবচেয়ে খারাপ গুণাবলী হচ্ছে খারাপ দোষ হচ্ছে যে আল্লাহর প্রতি আল্লাহর সাথে শরীক স্থাপন করা এবং মুসলমানদেরকে ক্ষতি করা আমরা যদি এই হাদিসটি দেখতে পাই আল্লাহর প্রতি ঈমান আমরা জানি এটা সব সমস্ত মূলের মূল এ ব্যাপারে আর কথা বলার অপেক্ষা রাখে না আমাদের সমস্ত আমল আমাদের পরকালে মুক্তি পাওয়া এই সব কিছুর জন্যই আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আল্লাহর প্রতি ঈমান অবশ্যই অবশ্যই জরুরি দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেছেন যে মুসলমানদেরকে উপকার করা মুসলমানদের উপকার করা আর অপরদিকে সবচেয়ে খারাপ গুণ হচ্ছে মুসলমানদের ক্ষতি করা আমাদেরকে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা একজন বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে তো মুসলমানদেরকে উপকার করা তাদের কল্যাণ করা তাদের কল্যাণকামিতা তাদের জন্য উত্তম উত্তমভাবে চেষ্টা করা তাদের দুঃখ দুর্দশায় তাদের পাশে থাকা তাদের দুঃখ দুর্দশা লাঘব করার চেষ্টা করা তাদেরকে সাহায্য করা এটা ঈমান থেকে এবং অত্যন্ত অত্যন্ত উত্তম একটি গুণাবলী যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর মুসলমানদেরকে ক্ষতি করা এটা অত্যন্ত খারাপ একটি বিষয় সবচেয়ে খারাপ দোষের মধ্যে এটা একটা অন্যতম দোষ মুসলমানদের ক্ষতি করার মধ্যে রয়েছে যেমন তাদের মালের ক্ষেত্রে কোনো ক্ষতি করা তাদের হক নষ্ট করা তাদের ইজ্জাতের কোনো নষ্ট করা, যেমন গীবতের মাধ্যমে, অথবা তাদের দোষ নাই এমন নামিমা, বোহতান, তারপরে চুগলখড়ি, এসব কিছুর মাধ্যমে, খারাপ ধারণা করার মাধ্যমে, কোনোভাবেই যেন মুসলমানদের ক্ষতি না করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সে ব্যক্তি ইমানদার যার হাত এবং জিহ্বা থেকে মুসলমানরা নিরাপদ থাকে। তাহলে মুসলমানদের ক্ষতিটা আমাদের হাত এবং জিহ্বার সাথে জড়িত। আমরা হয় মুখ দ্বারা তার কোনো ইজ্জাতের নষ্ট করা হয়, গীবত করা হয়, খারাপ ধারণা, খারাপ কথা বলা হয়, তাকে কষ্ট দেওয়া হয়, গালি দেওয়া হয়, আর হাত দ্বারাও মুসলমানদের ক্ষতি, যেরকম তার হক নষ্ট করা, তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা, তার কোনো কিছু নিয়ে নেওয়া, এরকম। তাহলে হাত এবং জিহ্বা থেকে যাতে মুসলমানরা নিরাপদ থাকে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই হাদিসের মধ্যে অন্য একটি বিষয় যেটা বলেছেন, ইমানের বিপরীতে খারাপ দোষের মধ্যে বলেছেন আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা, আমরা জানি ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এর চেয়ে ছোট কোনো গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে থাকেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক আমাদের জানা থাকা প্রয়োজন, যাতে আমরা এই শিরকের মধ্যে নিবদ্ধিত না হই, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে যদি কেউ শিরক করে এবং এই মুশরিক অবস্থায় মারা যায়। শিরক করলে একজন বা একজন ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সেটা যত ভালো আমলই হোক, তার যত বড় বড় আমলই থাকুক না কেন। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আয়াতে আসছে যে নিশ্চয়ই যে শিরক করে আল্লাহর সাথে, তাহলে তার জন্য আল্লাহ আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। তো শিরক প্রচলিত যে শিরকগুলো, এগুলো আমাদের জানা থাকা প্রয়োজন। বিশেষ করে আমাদের জন্য একটি বিষয় জরুরি, যে গোপন যে শিরকগুলো রয়েছে এগুলা অত্যন্ত জরুরি বিষয়, যে আমলের ক্ষেত্রে রিয়া, অন্যদেরকে দেখানো, অন্যদের প্রশংসার আশা করা, অন্যদের তারা সমালোচনার ভয়ে কোনো কাজ করা, তাদের থেকে খ্যাতি আশা করা, এগুলো হচ্ছে গোপন শিরকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহর কাছে এগুলার থেকে পানাহ চাওয়া প্রয়োজন এবং অবশ্যই মুজাহাদা প্রয়োজন, যাতে করে কোনো শিরক সংগঠিত না হয়। অতঃপর ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি অনেকটি হাদিস নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে তোমাদের কর্তব্য আলেমদের মজলিস ইখতিয়ার করা এবং জ্ঞানীদের কথা শ্রবণ করা। কেননা আল্লাহ তাআলা এমনভাবে মৃত অন্তরকে জ্ঞানের আলো দ্বারা উদ্ভাসিত করেন, যেমনভাবে মৃত অর্থাৎ শুষ্ক জমিনকে বৃষ্টি দ্বারা সঞ্জীবিত করেন। একটা জমিন যখন শুকিয়ে যায়, এখানে কোনো গাছপালা উৎপন্ন হয় না, খরা দেখা দেয়, অথবা যখন বৃষ্টি আসে তখন এখানে বিভিন্ন শস্য ফসল আদি উৎপন্ন হয়। তো তেমনি ভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মজলিসে যাওয়ার জন্য, তাদের মজলিসে বসার জন্য, তাদের থেকে বিভিন্ন জ্ঞানের কথা শ্রবণ করার জন্য উপদেশ দিয়েছেন, যাতে করে আমাদের অন্তরটা, এই মৃত অন্তরটা উদ্ভাসিত হয়, আলোকিত হয়। কারণ যে ব্যক্তি ইলম অর্জনের পথে হাঁটে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তো আমাদের দিনের জ্ঞান অর্জন করা প্রয়োজন, যাতে করে আমাদের জাহালতগুলো চলে যায়, আমাদের মূর্খতাগুলো চলে যায়। যত বেশি আমাদের দিনের জ্ঞান অর্জিত হবে এবং সাথে সাথে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, তত বেশি আমাদের চরিত্র, আমল, আখলাক, আমাদের সবকিছু উন্নত হতে থাকবে। পরকালের পথ আমাদের কাছে তত বেশি পরিষ্কার হতে থাকবে এবং পরকালের জন্য তত বেশি সুন্দরভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। এই জন্য আলেমদের মজলিসকে, তাদের সাথে বসা, তাদের থেকে জ্ঞানের কথা শ্রবণ করা, এটা অত্যন্ত জরুরি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি নিঃসম্বল হয়ে কবরে প্রবেশ করল, সে যেন বিনা জাহাজে সাগরে ভাসল। আল্লাহ আকবার। অর্থাৎ একজন ব্যক্তি বিশাল সাগর, আমাদের যাদের দেখার সৌভাগ্য হয়েছে, যে বিশাল সাগরের মধ্যে যদি একটা ব্যক্তিকে বিনা জাহাজে এভাবে ছেড়ে দেওয়া হয়, সেভাবে, সে যেভাবে যে অল্প সময় হয়তো বা কোনোভাবে কষ্ট করে হাবুডুবু খেয়ে যদি সাঁতার জানে, তাহলে বেঁচে থাকতে পারবে, অতঃপর কি হয়ে যাবে, ডুবে মরে যাবে। তো যদি কেউ আখেরাতের জীবনে কবরে প্রবেশ করে সে নিঃসম্বল হয়ে, তার কোনো সম্বল নাই, অর্থাৎ তার কোনো আমলে সালেহ নাই, নেক আমল নাই, তাহলে সে যেন বিনা জাহাজে সাগরে বাসলো, অর্থাৎ ডুবে মরার দিকে অগ্রসর হল। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস স্মরণ করতে পারি যে বান্দাদের তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কি কি যায়? তার আমলসমূহ যায়, তার আমলসমূহ যায়, তার সন্তানাদি যায়, তার ধন সম্পদ যায়। তো দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস থেকে যায়। দুইটা জিনিস যা ফিরে আসে সেটা হচ্ছে তার সন্তানাদি, বংশধর বা আত্মীয় স্বজন, আর ধন সম্পদ ফিরে আসে এবং থেকে যায় একটাই জিনিস, সেটা হচ্ছে আমল। তো এই জন্য নিঃসম্বল হয়ে যাতে আমাদের কেউ কবরে প্রবেশ না করে, যাতে করে বিনা জাহাজে সাগরে ঝাঁপ দেওয়ার মতো করে নিঃসম্বল হয়ে যাতে আমরা আমলবিহীনভাবে, নেক আমল ছাড়া যাতে আমরা কবরে প্রবেশ না করি। আজকে আমরা দুনিয়ার জীবনে আছি, কালকে আমাদের মৃত্যু হবে, অতঃপর আমাদের পরকালের জীবন শুরু হয়ে যাবে। কবর আমাদের জন্য হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের ঘাঁটি। তো আমাদের আগেই সাবধান হওয়া প্রয়োজন আমরা কি নিয়ে কবরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই ভেবে দেখুক সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তো আমাদের অবশ্যই ভেবে দেখা প্রয়োজন আমাদের যে কবরের জীবন, আমাদের যে হিসাব নিকাশ, আমাদের যে হাশরের জীবন, আমরা কি প্রস্তুতি নিচ্ছি। পূর্বে আমাদের পূর্বের ওই জীবনের জন্য আমরা কি প্রেরণ করেছি অগ্রে, আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে উত্তম প্রস্তুতি নিয়ে, উত্তম ন্যাক আমল সহকারে আমরা যে কবরের জীবনে যেতে পারি, আমাদের আখেরাতের সম্বল যাতে দুনিয়া থেকে অর্জন করে যেতে পারি, সে তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দুনিয়ার সম্মান মাল দ্বারা এবং পরকালের সম্মান ন্যাক আমল দ্বারা অর্জিত হয়। দুনিয়ার সম্মান মাল দ্বারা এবং পরকালের সম্মান ন্যাক আমল দ্বারা অর্জিত হয়। খুবই সুন্দর, খুবই জরুরি এবং খুবই নির্বাচিত একটি কথা যে দুনিয়ার সম্মান মাল দ্বারা, পরকালের সম্মান ন্যাক আমল দ্বারা অর্জিত হয়। তাহলে আমরা বেশি বেশি যেন ন্যাক আমল করি যাতে পরকালে আমাদের সম্মান অর্জিত হয়, যে জীবন আমাদের জন্য চিরস্থায়ী, যেখানে শুরু আছে শেষ নাই, এবং যেখানে হয় জান্নাত নির্ধারিত আছে অথবা চির আজাবের স্থান জাহান্নাম। এজন্য পরকালে যাতে বেশি সম্মান লাভ করতে পারি, যাতে উঁচু মর্যাদা লাভ করতে পারি, যাতে ফেরদাউস আলা উচ্চতম ফেরদাউসের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আমাদের প্রত্যেকটা আমল সেভাবে করা চেষ্টা করা প্রয়োজন। উসমান রাজিয়াল্লাহু থেকে বর্ণিত যে দুনিয়ার ধাঁধা মানব হৃদয়কে হাহাকার এবং অন্ধকার করে। দুনিয়ার যে চিন্তা ফিকির, এটা মানব হৃদয়কে হাহাকার এবং অন্ধকার করে। পক্ষান্তরে পরকালের যে জল্পনা কল্পনা মানব হৃদয়কে আলোকিত করে তোলে। দুনিয়ার এই যে চিন্তা ফিকির, এগুলা নিয়ে বেশি মেতে থাকা, এটা মানুষের হৃদয়কে, কল্পকে অন্ধকার করে ফেলে, এবং আখেরাতের চিন্তা ফিকির মানব হৃদয়কে আলোকিত করে তোলে। কোন ব্যক্তি বলেছেন এই কথা? উসমান, যাকে আল গানি বলা হতো, উসমান গানি অর্থাৎ খুবই রিচ বা খুবই ধনসম্পদশালী যিনি ছিলেন, তিনি এই কথা বলতেছেন। অর্থাৎ ওনারা ব্যবসা বাণিজ্য করেছেন, কিন্তু ওনাদের ব্যবসা বাণিজ্য ওনাদেরকে পরকালের যে প্রস্তুতি, পরকালের যে পাথেয় সংগ্রহ করা, এটা থেকে ওনাদেরকে পিছায় রাখে নাই। যাদের ব্যবসা বাণিজ্য এবং ধন সম্পদ আখেরাতের অথবা আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে, সে হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এরকম হয় নাই। ওনাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, মাল, পরিবার, পরিজন, সন্তানাদি, অন্যান্য যে কার্যক্রম, এগুলো ওনাদেরকে আখেরাতের জীবন থেকে ফিরায় রাখে নাই। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি দীন শিক্ষা অন্বেষণে থাকে জান্নাত তার অন্বেষণে থাকে, এবং যে ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে জাহান্নাম তার অপেক্ষায় থাকে। যে ব্যক্তি দীন শিক্ষা অন্বেষণে থাকে, যে দীনের তালিম শিক্ষা করে, জান্নাত তার অন্বেষণে থাকে। অর্থাৎ যেটা হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি তালিমের পথে, দীনের পথে হাঁটে, তালিম শিক্ষার পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তো আমাদের দ্বীনের তালিমের প্রতি আগ্রহ থাকা প্রয়োজন, আমাদের ব্যাপারে আগ্রহান্বিত হওয়া প্রয়োজন, দ্বীনের তালিম অর্জন করার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে জানার ব্যাপারে, যাতে করে আমরা বেশি বেশি করে উত্তমভাবে এবং কোরআন সুন্নার আলোকে বেশি বেশি ন্যাক আমল করতে পারি, নিজেদের জীবনকে সাজাতে পারি। তো এই জন্য আমাদের দ্বীনের তালিম অর্জন করা দরকার, যাতে করে জান্নাতে যেতে পারি। অপরদিকে তিনি বলেছেন, যে ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে জাহান্নাম তার অপেক্ষায় থাকে। তাহলে আমাদের অবশ্যই আল্লাহর সীমা লঙ্ঘন থেকে, পাপ কাজ থেকে বিরত থাকা প্রয়োজন, সমস্ত নিষিদ্ধ বিষয়গুলা থেকে, সমস্ত অস্পষ্ট বিষয়গুলা থেকে, যেগুলো আমাদেরকে হারামে নিয়ে যেতে পারে, এরকম সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকা প্রয়োজন। ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে, সৎ ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে না এবং জ্ঞানী ব্যক্তি দুনিয়াকে পরকালের উপর অগ্রাধিকার দেয় না। যে ব্যক্তি ন্যাক সালেহ ব্যক্তি, সে আল্লাহর নাফরমানি করতে পারে না। তাহলে আমাদের দ্বারা যাতে আমরা যদি সালেহ হওয়ার চেষ্টা করে থাকি, আমাদের দ্বারা যাতে আল্লাহর কোনো নাফরমানি সংঘটিত না হয়। অপরদিকে যদি আমাদের জ্ঞান আছে বলে দাবি করি, আমাদের যদি আকল বুদ্ধি আছে বলে দাবি করি, তাহলে এটা খুবই আশ্চর্যের বিষয় হবে যদি আমরা পরকালের উপরে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিই, যদি এটা নিয়েই মেতে থাকি। এই জন্য আমরা যাতে দুনিয়াকে পরকালের উপরে অগ্রাধিকার না দিই, এই কথাটি আয়াতের মধ্যে এসেছে। বাল তু ফিরুন আল হায়াত আর দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাত খায়রু ওয়াবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী, আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। তো আমি কি উত্তম এবং স্থায়ী জিন্দগির জন্য প্রস্তুতি নিব, নাকি হাদিসের মধ্যে যে এসেছে যে দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে মরুভূমিতে পথ চলতে চলতে এক জায়গায় গাছের নিচে আশ্রয় নিতে বসেছে এক ব্যক্তি, সে কি সেখানে ঘর সংসার সাজাইতে বসবে, সে কি সেখানে ঘর সংসার সাজাইতে বসবে, নাকি তার গন্তব্যে চলে যাবে? তো দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম যে একজন মরুভূমিতে পথ চলা ব্যক্তি একটু সময়ের জন্য আশ্রয়ের জন্য বসেছে। এটাই আমাদের কেউ যাতে আমাদের যে সামনে খায়র এবং আবকা, উত্তম এবং স্থায়ী চিরকাল রয়ে গেছে, আমাদের পরকাল রয়ে গেছে, সেটার উপরে দুনিয়ার এই সামান্যতম জিন্দগিকে অগ্রাধিকার না দিই। এখানে আমাদেরকে পাঠানো হয়েছে দুনিয়ার জীবনে যাতে পরকালের পাথেয় সংগ্রহ করতে পারি, এটার জন্য প্রস্তুতি নিতে পারি। এখন যদি আমরা এটা নিয়ে মজে যাই, এটার মধ্যে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের চাইতে আর ক্ষতিগ্রস্ত কে হবে? আমাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে, তাকওয়া যার মূল সম্পদ ভাষা তার দিনের উপকারের বর্ণনা অক্ষম। এবং তিনি আর বলেছেন, দুনিয়া যার মূল সম্পদ ভাষা তার দিনের ক্ষতি বর্ণনায় অক্ষম। মানে তাকওয়া যার মূল সম্পদ ভাষার মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়, বর্ণনাতীত যে কিভাবে এটার উপকার বর্ণনা করা যাবে। অর্থাৎ এটা অনেক অনেক উত্তম একটি বিষয় যে তাকওয়া যার মূল সম্পদ, যে ব্যক্তি আল্লাহ ভীতি অবলম্বন করে নিয়েছে, যে ব্যক্তি জীবনের প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে, আল্লাহর নির্দেশ অনুযায়ী করে, আবার আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকে, প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে খেয়াল করে যে আল্লাহ তাআলা সন্তুষ্টি কোন পথে আর অসন্তুষ্টি কোন পথে, তাকওয়া যে ইখতিয়ার করে নিয়েছে, কি সম্পদ অবলম্বন করেছে, এটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অপরদিকে যে ব্যক্তি দুনিয়া যার মূল সম্পদ, তার চেয়ে মানে সে যে কত ক্ষতিগ্রস্ততায় আছে, কত কত বেশি জিহালতের মধ্যে আছে, কত বেশি পথ তার ধ্বংসের পথে আছে, এটা ভাষা দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। সুফিয়ানা সাউরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে, প্রবৃত্তির তাড়নায় যে গুনাহ করা হয় তা ক্ষমার আশা করা যায়, কিন্তু অহংকার এবং দাম্ভিকতার সাথে যে গুনাহ করা হয় তা ক্ষমার যোগ্য নয়। কেননা ইবলিসের পাপের মূলে ছিল অহংকার এবং আদম আলাইহিসসালামের পদস্থলনের মূলে ছিল প্রবৃত্তি। খুবই সুন্দর কথা, অহংকার এবং গৌরব এগুলো হচ্ছে আল্লাহ তাআলার চাদর এবং ইজার, সুতরাং এগুলো নিয়ে যে টানাটানি করবে সে মারাত্মক ধ্বংসের পথে এগিয়ে যাবে। এবং যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতের সুগন্ধ পাবে না, যদিও জান্নাতের সুগন্ধ অনেক অনেক বছর দূরের পথ থেকে পাওয়া যায়। তো এই জন্য অহংকারের বিন্দু মাত্র আমাদের মধ্যে যাতে না থাকে, কারণ অহংকার সহকারে, দাম্ভিকতা সহকারে যে গুনাহ করা হয় এটা ক্ষমার যোগ্য নয়। যেরকম ইবলিস আল্লাহর হুকুমের সামনে অহংকার করেছিল, সে আদমকে সিজদা করে নাই, সম্মান স্বরূপ সিজদা করে নাই আল্লাহর নির্দেশে, কারণ সে অহংকার করেছিল, সে নিজেকে উত্তম মনে করেছিল আদম থেকে, আদম আলাইহিসসালাম থেকে। তো সেই জন্য আমাদের অহংকার হচ্ছে অন্যকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটা অবশ্যই করা উচিত নয়। অন্যকে ছোট মনে করা আর নিজেকে বড় মনে করা, সাথে সাথে অহংকার হচ্ছে যেরকম সত্য গ্রহণে অস্বীকার করা, সত্য জেনে শুনে এটাকে অস্বীকার করা, এটাকে গ্রহণ না করা, নিজের প্রবৃত্তিকে বেশি প্রাধান্য দেওয়া। তো এই জন্য অহংকার এবং দাম্ভিকতা, গৌরব আমাদের যাতে না থাকে। আমরা আল্লাহর সামনে অতীব ছোট, অত্যন্ত ছোট এক বান্দা, আমরা আল্লাহর অত্যন্ত মুখাপেক্ষী, আমাদের প্রতিটি কাজ, আমাদের জীবন মরণ হায়াত, আমাদের সফলতা ব্যর্থতা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মাইক্রো সেকেন্ডে আমরা আল্লাহর মুখাপেক্ষী, তাহলে আমাদের কেন অহংকার গর্ব থাকবে? অহংকার গর্ব দাম্ভিকতা এটা তো আমাদের আল্লাহ তাআলার। তাসবিহ হামদ তাকবীর তাহলিল এগুলো তো আল্লাহ তাআলার, আমাদের কোনো অহংকার নাই, আমরা অত্যন্ত আল্লাহর সামনে বিনীত। এই জন্য অহংকার যেন না করা হয় আমাদের দ্বারা, আমরা যাতে অন্যদেরকে ছোট মনে করে নিজেদেরকে বড় মনে না করি, আমরা যাতে সত্য গ্রহণে অস্বীকার না করি, অহংকার দাম্ভিকতার সাথে কোনো গুনায় লিপ্ত না হই। নিজের কোনো মতামতের সামনে যদি আল্লাহর হুকুম চলে আসে, কেউ আমাকে ধরিয়ে দিল যে দেখুন আপনি যে কাজটা করতেছেন এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ হচ্ছে এভাবে এসেছে, তো সেক্ষেত্রে আমার প্রবৃত্তিকে প্রাধান্য না দেওয়া উচিত, আমার যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী আসবে সেটার সামনে মাথা নত করে দেওয়া উচিত। অপরদিকে আদম সন্তান দুর্বল প্রকৃতির, অনেক সময় প্রবৃত্তির কারণে গুনাহ হয়ে যায়, অবশ্যই জেনে শুনে বুঝে গুনাহ করা উচিত না, তারপরেও একান্ত হয়ে গেলে সেক্ষেত্রে ক্ষমা চাইলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলার ক্ষমার দরজা অনেক প্রশস্ত। তো আদম আলাইহিসসালাম যেরকম ভুলবশত আল্লাহ তাআলার হুকুমকে ভুলে গিয়েছিলেন, তিনি ভুল করে ফেলেছিলেন, এজন্য পরে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়াতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু ইবলিস অহংকার করেছিল। তো এজন্য আমাদের অহংকার করা উচিত নয় এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত যদি আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়। জনৈক আল্লাহ তাআলার ওয়ালি থেকে বর্ণিত, যে ব্যক্তি হাসতে হাসতে পাপ কাজ করবে আল্লাহ তাকে ক্রন্দনরত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং যে ব্যক্তি ক্রন্দনরত অবস্থায় ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে হাস্যরত অবস্থায় বেহেস্তে দাখিল করবেন। খুবই সুন্দর কথা, উত্তম কথা, যে ব্যক্তি ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে হাসতে হাসতে হাস্যরত অবস্থায় জান্নাতে দাখিল করাবেন। আমাদের পূর্ববর্তী জ্ঞানীজন থেকে বর্ণিত যে ছোট গুনাহকে ছোট মনে করবে না, কারণ এটা থেকে বড় গুনাহের উৎপত্তি হয়। ছোট গুনাহকে ছোট মনে করবে না, কারণ এটা থেকে বড় গুনাহের উৎপত্তি হয়। সাহাবায়ে আজমাইন কি বলতেন, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে যখন অল্প কিছু কিছু মুনকার দেখলে ওনারা বলতেন যে তোমরা এই বিষয়গুলোকে অনেক হালকা মনে করো, অথচ আমাদের সময় আমরা এটাকে মনে করতাম যে পাহাড়ের যেন আমাদের মাথার উপরে বৃহৎ পাহাড় উঠিয়ে দেওয়া হয়েছে। তো তারা এই অতীব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে এভাবে ভয় করতেন, তারা তাকওয়ার ইখতিয়ার করতেন, তারা বড় বড় কাঁটাযুক্ত পথে যেরকম অনেক সাবধানতার সাথে পা ফেলে ফেলে চলা হয়, তো তারা ঠিক এভাবে চলতেন। আমাদের মনে রাখা দরকার যে দুনিয়ার জীবনটা অনেক ফিতনা পরীক্ষা অনেক কিছু দ্বারা পরিপূর্ণ, বিশেষ করে আমাদের এই সময়ে যখন চূড়ান্ত জাহালতের অনেক বেশি মাত্রায় প্রকাশিত হয়েছে, অনেক অশ্লীলতা ফাহশা অনেক বেপর্দা অনেক খারাপি গুনাহ শিরক কুফর নিফাক বিদআত অনেক কিছু, সুতরাং এই সময়ে আরও বেশি জরুরি আমাদের খুবই অত্যন্ত সাবধানতার সাথে তাকওয়া ইখতিয়ার করে করে যাতে আমাকে কোনো গুনাহ স্পর্শ না করে, আমার আখেরাত যাতে নষ্ট না হয়, কোনো ছোট থেকে ছোট গুনাহও যাতে আমার দ্বারা না হয়ে যায় পারে সাবধান থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছোট গুনাহ বারবার করলে তা আর ছোট থাকে না, এবং বড় গুনাহ ক্ষমা চাইলে আর বড় থাকে না। কথিত আছে যে আল্লাহর যারা প্রিয় তারা কেবল আল্লাহর প্রশংসা করতে চায়, এবং আবেদ আল্লাহর যারা আবেদ বেশি বেশি ইবাদতকারী আল্লাহর নিকট দোয়া করতে চায়, কারণ আল্লাহর প্রিয় যারা তাদের কাজ তার রবকে চেনা এবং আবেদের কাজ নিজেকে বাঁচানো। জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন যে, যে ব্যক্তি মনে করে তার জন্য আল্লাহর চেয়ে উত্তম বন্ধু আছে, সে আল্লাহকে ছোট ভেবেছে। আল ইয়াজু বিল্লাহ, আল্লাহর চাইতে অবশ্যই উত্তম কোনো বন্ধু আর অবশ্যই নাই। আর যে ব্যক্তি মনে করে তার আপন সত্তার চেয়ে বড় শত্রু আছে, সে নিজেকে চিনতে ভুল করল। অর্থাৎ তার নিজের যে নফস, এটা তাকে বেশি বেশি খারাপের দিকে নিয়ে যেতে চায়, খারাপই চায়। সুতরাং সে যেন তার নফসকে অনেক বড় শত্রু হিসাবে গণ্য করে, অর্থাৎ যাতে নফসের মতো না চলে, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে। নফসের খাসাত, নফসের যে বিভিন্ন খারাপি, এগুলোর থেকে যাতে আল্লাহ তালার হুকুম আহকাম, এটাকে বেশি প্রাধান্য দেয়। আল্লাহ তালাই অবশ্যই আমাদের জন্য উত্তম বন্ধু, আল্লাহ আমাদের একমাত্র সর্বোত্তম বন্ধু, যিনি হচ্ছেন শাকিরুন আলিম, যিনি আমাদের সমস্ত কাজের উত্তম বিনিময় দাতা, যিনি সবকিছু জানেন, যিনি আমাদের প্রতি রহমান এবং রাহিম, যিনি আমাদেরকে আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টা ব্যতীতই, কোনো কিছু ব্যতীতই আল্লাহ তালা নিজ অনুগ্রহে আমাদের প্রতি অনুগ্রহ করে থাকেন। এ ব্যাপারে আল্লাহকে কেউ বাধ্য করে নাই, কেউ সুপারিশ করে নাই, আল্লাহ তালা নিজ অনুগ্রহে বান্দাদের প্রতি অনুগ্রহ করে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে অশান্তি বা ফাসাদ প্রকাশ লাভ করেছে, সূরা রোমের মধ্যে বলেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, স্থল হলো জবান এবং জল হলো আত্মা। যখন জবান নষ্ট হয় তখন মানুষ তার জন্য কাঁদে, আর যখন আত্মা নষ্ট হয় তখন ফেরেশতাগণ তার জন্য অশ্রুপাত করে। কথিত আছে যে, প্রবৃত্তি বাছাকে পথের ভিখারি বানায় এবং সবর ভিখারিকেও দেশের সম্রাট বানায়। তুমি কি জানো না ইউসুফ এবং জুলাইখার ঘটনা, যে ইউসুফ আলাইহিসসালাম সবর করেছিলেন আল্লাহ তাআলা, যে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়াসবির ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের আজর বা বিনিময়কে নষ্ট করেন না। ইউসুফ আলাইহিসসালাম সুদীর্ঘ সবরের পথ অবলম্বন করেছেন, ইহসান উত্তম আমলের পথ অবলম্বন করেছেন, সেজন্য আল্লাহ তাআলা ওনাকে অনেক পরীক্ষার পর, দাসত্বের জীবনের পর, বন্দী জীবনের পর, বিভিন্ন অপবাদের পর আল্লাহ তাআলা ওনাকে বাদশাহী দান করেছিলেন দুনিয়ার জীবনে, এবং আখেরাতে ওনার জন্য রয়েছে উত্তম বিনিময়। এ ব্যাপারে কথিত আছে যে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে নিজের বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হয় আর স্বীয় প্রবৃত্তিকে বন্দী করে রাখে। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে নিজের বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হয় আর স্বীয় প্রবৃত্তিকে বন্দী করে রাখে, অর্থাৎ নফসের খাহিশাত অনুযায়ী না চলে বিবেক বুদ্ধি খাটিয়ে উত্তম পথে চলে। এবং ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ যে নিজের প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় আর স্বীয় বিবেক বুদ্ধিকে বন্দী করে রাখে। নফসের দ্বারাই পরিচালিত হয় কিন্তু বিবেক বুদ্ধিকে বন্দী করে রাখে, অর্থাৎ আকল, আল্লাহ তাআলা যে ভালো মন্দির জ্ঞান দিয়েছেন, এটাকে কাজে খাটায় না, এটা অনুযায়ী চলে না। আল্লাহ তাআলা কোন নবীর নিকট ওয়াহি প্রেরণ করলেন যে, আমার আদেশ পালন করো এবং আমার নসিহত অমান্য করো না, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করো এবং আল্লাহর নসিহাত এটাকে অমান্য করবানা। কথিত আছে যে, আল্লাহর সন্তুষ্টি লাভের এবং তার ক্রোধ থেকে বাঁচার প্রচেষ্টার মধ্যে মানুষের জ্ঞানের পূর্ণতার পরিচয় পাওয়া যায়। আল্লাহর সন্তুষ্টি লাভ এবং তার যে রাগ ক্রোধ থেকে বাঁচার জন্য যে চেষ্টা, এটার মধ্যে, এই চেষ্টা যারা রত আছে তাদের মধ্যে জ্ঞানের পূর্ণতার পরিচয় পাওয়া যায়। এরপরে কথিত আছে যে, জ্ঞানীদের পরদেশ নেই এবং মূর্খদের স্বদেশ নেই। আরও আছে ব্যাপারে কথিত, যে ব্যক্তি সৎ কাজ বা ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, সে মানুষের কাছে অচেনা হয়ে যায়, অর্থাৎ যে নিজেকে গোপন করে, ভালো কাজ করে, অন্যের নিকট প্রকাশ করে না। এরপরে কথিত আছে যে, শরীরের চলাফেরা যেমন জীবনের নিদর্শন রয়েছে, ঠিক তেমনি সৎ কাজের প্রচেষ্টার মধ্যে মারিফাতের আলামত রয়েছে। শরীর যেরকম চলাফেরা করলে বোঝা যায় যে সে জীবন্ত, আর যদি অনর্ভাবে পড়ে থাকে, মারা যাওয়ার পরে যেরকম হয় তখন লাশ হিসেবে গণ্য করা হয়। তো যেরকম চলাফেরাকে জীবনের নিদর্শন শরীরের, তেমনি সৎ কাজের যে প্রচেষ্টা, ভালো ভালো আমল করার যে প্রচেষ্টা, এটার মাধ্যমে মারিফাত বা আল্লাহকে চিনতে পারা, আল্লাহর নৈকট্যের যে পথে হাঁটা, এটার আলামত পাওয়া যায়। যে ব্যক্তি বেশি বেশি ভালো আমল করার চেষ্টায় রত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সকল পাপের উৎস হলো দুনিয়ার মহাব্বত, সকল পাপের উৎস হলো দুনিয়ার মহাব্বত, এবং সকল বালা মুসিবিদের কারণ হলো ওসর বা ওসর এবং জাকাত না দেওয়া। দুনিয়ার যত পাপ আছে এটার মূল উৎস হচ্ছে দুনিয়ার মহাব্বত, হব্বুদ দুনিয়া। এবারে কথিত আছে যে ত্রুটি স্বীকার সর্বদাই প্রশংসনীয়, নিজের ভুল স্বীকার করা এটাই প্রশংসনীয়, ত্রুটি স্বীকার করা কবুলের লক্ষণ। এই কাজটি অনেক কম ব্যক্তি করতে পারে, যদি আল্লাহর তাকওয়া আল্লাহকে বেশি ভয় না করে এটা অনেক সময় সে করতে পারে না, নিজের ভুল স্বীকার করে না। অনেক সময়ও সে দেখতে পায় যে সে ভুলের মধ্যে আছে, অন্য তাকে ধরিয়ে দিল, কিন্তু এটা নিজের জন্য স্বীকার করতে করে না অনেক ক্ষেত্রেই। কথিত আছে যে আল্লাহর নিয়ামত অস্বীকার হীন অন্তরের পরিচায়ক। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই যে নিয়ামত রাজি, অসংখ্য নিয়ামত রাজি যে অস্বীকার করে তার অন্তর অনেক হীন অন্তরের পরিচয়, বেকুফদের সঙ্গী হওয়া কুলক্ষণের পরিচায়ক। যারা বেকুফ বোকা, যারা আমাদেরকে আখেরাতের পথ থেকে অন্য পথে নিয়ে যেতে পারে, তাদের সঙ্গী হওয়া এটা কুলক্ষণের পরিচয়। কবি বলেন যে হে দুনিয়ার পথিক, দীর্ঘায়ের কামনা বাসনা তোমাকে প্রতারিত করেছে, সর্বদা তুমি গাফিল রবে আর মৌত হঠাৎ তোমার সাথে সাক্ষাৎ করবে। কবর আমলের সিন্ধুক, অতএব দুনিয়ার দুঃখ বেদনার ধৈর্য ধরো, মৌত নির্ধারিত সময় আসবেই। হে দুনিয়ার পথিক, দীর্ঘায়ের কামনা বাসনা তোমাকে প্রতারিত করেছে, বেশি বেশি বেঁচে থাকার আশা তোমাকে প্রতারিত করেছে, সর্বদা তুমি গাফিল থাকবে এবং তোমার মৌত হঠাৎ তোমার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ তুমি বেঁচে থাকবে, বেঁচে থাকবে এই আশায় যে আমি 60-70 বছর বেঁচে থাকবো, আরো অনেক দিন বেঁচে থাকবো, তো এই যে আশা, এই আশায় আশায় থাকবা, হঠাৎ করে তোমাকে মৃত্যু স্পর্শ করবে। কবর হচ্ছে আমলের সিন্ধুক, অর্থাৎ আমলের জমাস্থল। অতএব দুনিয়ার দুঃখ বেদনা ধৈর্য ধরো, মৌত নির্ধারিত সময় আসবেই। আল্লাহ আমাদেরকে এই উত্তম উপদেশ বাণী, এর মধ্যে যা কিছু উত্তম এবং কল্যাণকর, এটাকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।